নিজের জীবনের চাইতে, মা বাবার চাইতে, সন্তান সন্ততির চাইতে, দুনিয়ার সব কিছুর চাইতে বেশি মহব্বত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন যে কিয়ামত কবে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন তুমি কি প্রস্তুতি নিছো? লোকটা বললেন লা শাইয়্যা ইল্লা আন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আমি তেমন কিছু প্রস্তুতি নিই নাই, একটা প্রস্তুতি নিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মহব্বত করি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন আনতা মা আমানা হাবতা, তুমি যাকে মহব্বত করো তুমি তার সাথেই থাকবা। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাবনা শহরে অবস্থিত মাদ্রাসা দারুল হাদিসের পক্ষ থেকে আয়োজিত দুদিন ব্যাপী 43তম বার্ষিক ওয়াজ মাহফিলের প্রথম দিনের সম্মানিত সভাপতি, অত্র মাদ্রাসা এবং আশেপাশে বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইমাই মাসাজিদ এবং ওলামাই কেরাম, অত্র এলাকার বিভিন্ন স্থান থেকে আগত সম্মানিত মুরব্বিয়ান এজাম, আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল আসরের পর থেকে শুরু করে এ পর্যন্ত অনেক সম্মানিত বিজ্ঞ ওলামায়ে কেরামদের নিকট থেকে কোরআন এবং সুন্নাহ থেকে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার পরে মাহফিলের শেষ পর্যায়ে এসে কোরআন সুন্নাহ থেকে দুই একটি কথাবার্তা বলার এবং আমাদের সবাইকে যে মহান রব্বুল আলামিন অত্যন্ত সবরের সাথে মনোযোগের সাথে বসার তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ যে আলোচনাগুলো শুনেছি এগুলো যদি আমরা আমল করি তাহলে আজকে প্রথম দিনের ওয়াজ মাহফিল আমাদের জন্য সার্থক হবে ইনশাআল্লাহ। আমরা বেশিক্ষণ আলোচনা না করে সংক্ষিপ্ত সময়ে দুই একটি কথাবার্তা বলে আজকে প্রথম দিনের অধিবেশন সমাপ্ত করা হবে ইনশাআল্লাহ। যে বিষয়টির উপরে আমি সংক্ষিপ্তভাবে কিছু কথাবার্তা বলার চেষ্টা করব বিষয়টি হল হুকুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার বা হক। এই হক হুকুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সংক্ষিপ্তভাবে দুই একটি কথাবার্তা আজকের এই মজলিসে আমরা আলোচনা করে আমাদের আলোচনার সমাপ্তি করব ইনশাআল্লাহ। আমরা এখানে যারা এসেছি তাদের সকলের একটি অন্যতম পরিচয় হল আমরা সবাই মুমিন, আমরা সবাই মুসলিম। এখানে মুসলিম নয় এরকম কি কেউ আমরা এসেছি? এখানে যারা এসেছি সবাই আমরা মুমিন এবং মুসলিম। আমরা একটা কালিমা স্বীকৃতি দিয়ে একটা কালিমা পড়ে আমরা মুসলিম হয়েছি। এই কালিমাটা আমাদের সকলেরই জানা এবং আমরা আজকের মজলিসে যে বিষয়গুলো আলোচনা করব এগুলো সব কিন্তু আপনাদের জানা জিনিস, নতুন কোন জিনিস না। তো জানা জিনিসগুলোই যখন বারবার আলোচনা করা হয়, বারবার বলা হয়, তখন এই জিনিসগুলো অন্তরের ভিতরে, মস্তিষ্কের ভিতরে এগুলো গেঁথে যায়। এজন্য জানা জিনিসগুলোই আমাদেরকে বারবার বলতে হয়, বারবার আলোচনা করতে হয়। আমরা যে কালিমাটা পড়ে আমরা ইসলাম গ্রহণ করেছি, আমরা মুসলিম হয়েছি, সেই কালিমাটা আমরা সকলে একটু আবার পড়িয়ে নিই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমা পারি না, এরকম কেউ আমরা এখানে আছি নাই? আলহামদুলিল্লাহ, সবাই আমরা কিন্তু কালিমা এটা পারি। এটা সহজ, বাংলাদেশের প্রত্যেকটা মুসলিম নারী পুরুষ সকলেই আলহামদুলিল্লাহ এই কালিমাটা আমরা পারি। এই কালিমাটার ভিতরে দুটি অংশ, প্রথম অংশটি হত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, এই পর্যন্ত কালিমার প্রথম অংশ। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটি হলো কালিমার দ্বিতীয় অংশ। এই দুটি জিনিসকে, দুটি অংশকে একত্রিত করে ইমানের ঘোষণা, ইসলামের ঘোষণা, ইসলামের সাক্ষ্য রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতজন মানুষকে ইসলাম গ্রহণ করিয়েছেন, ইসলামের মধ্যে ঢুকিয়েছেন, এই কালিমার দুটি অংশকে একত্রিত করে সম্পৃক্ত করে তাদেরকে ইসলামে ঢুকিয়েছেন। তাহলে বোঝা যায় এই কালিমার একটা অংশ যদি কেউ মানে, আরেকটা অংশ যদি না মানে, এই দুটি নাম্বার না। এই কালিমার প্রথম অংশ মানল, দ্বিতীয় অংশ মানে নাই, অথবা দ্বিতীয় অংশ মানে প্রথম অংশ মানে নাই, এই দুই ধরনের মানুষই ইমানদার নয়। একজন ইমানদারকে প্রথম অংশ যেমন সঠিকভাবে মানতে হয়, দ্বিতীয় অংশটাও সঠিকভাবে মানতে হয়। এই কালিমার প্রথম অংশের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের স্বীকৃতি দিতে হয়। এই কালিমার প্রথম অংশটা যখন আমরা পড়ব, তখন আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু হক, কিছু অধিকার আমাদের উপরে সাথে সাথে বাধ্যতামূলক পাই যায়। যখনই আল্লাহর কোন বান্দা এই কালেমা পড়ল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, আল্লাহর এই বান্দার উপরে ফরজ হয়ে গেল, সে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ মানতে বাধ্য হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি হাম করতে বাধ্য হলো, শুকর করতে বাধ্য হলো, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে বাধ্য হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো কিছুকে শিরিক করার থেকে দূরে সরতে বাধ্য হলো। অর্থাৎ এই কালিমা পড়ার সাথে সাথে আল্লাহর প্রতি কিছু হক তার উপরে ফরজ হয়ে গেল। যখনই আল্লাহর বান্দা দ্বিতীয় অংশ পড়ল, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই অংশটুকু পড়ার সাথে সাথেও আল্লাহর বান্দার উপরে কতগুলো হক বাধ্যতামূলক হয়ে গেল। এই হকগুলোর নাম হল হুকুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ কালিমার দ্বিতীয় অংশটা পড়ার সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কিছু হক ওই ব্যক্তির উপরে ফরজ হয়ে গেল, বাধ্যতামূলক হয়ে গেল। তাহলে এই হকগুলো যদি কেউ আদায় করতে ব্যর্থ হয়, তাহলে বুঝে গেল সেই কালিমার হক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক যথাযথভাবে আদায় করতে সে ব্যর্থ হয়ে গেল। এজন্য আমাদের জন্য খুবই জরুরি যে এই হকগুলো সম্পর্কে যথাযথভাবে জানা। আমরা বেশিরভাগ সময় আল্লাহর হক নিয়ে আলোচনা করি, বান্দার হক নিয়ে আলোচনা করি, যে এই হকগুলো আল্লাহর, এই হকগুলো বান্দার, এই বিষয়গুলোর আলোচনা আমরা মোটামুটি করি। কিন্তু আল্লাহর হক এবং বান্দার হকের মাঝখানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কিছু হক আছে, এই হকগুলোর আলোচনা খুব কমই হয়ে থাকে। এজন্য এই হকগুলো যদি যথাযথভাবে আমরা জানি, তখনই আমাদের সমাজ থেকে, পরিবার থেকে বেদাতগুলো দূরীভূত হবে। তখন আমাদের আকীদা, আমাদের আমাল বেদাত মুক্ত সুন্নতি আকীদা, বেদাত মুক্ত সুন্নতি আমল হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা আলে ইমরানের 32 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, قل أطيعوا الله والرسول فإن الله لا يحب الكافرين. আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে নির্দেশ দিয়ে বলেন, قل أطيعوا الله والرسول, রাসূল আপনি এই নির্দেশটুকু দুনিয়ার মানুষকে শুনিয়ে দিন, أطيعوا الله والرسول, আনুগত্য করো, মেনে চলো আল্লাহ রাব্বুল আলামিনকে এবং তার রাসূলকে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে চলা, আনুগত্য করা যেমন বাধ্যতামূলক, ঈমানের অপরিহার্য দাবি, ঠিক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চলাটাও ঈমানের অপরিহার্য দাবি। এর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন তাওয়াল্লাউ যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য থেকে কোন ব্যক্তি মুখ ফিরিয়ে নেয়, কোন ব্যক্তি যদি বিচ্ছিন্ন হয়ে যায় আল্লাহর আনুগত্য থেকে, রাসূলের আনুগত্য থেকে, নিজের কয়েদকে খুলে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন এই সকল কাফেরদেরকে আল্লাহ পছন্দ করেন না। কি সুবহানাল্লাহ, না নাউযুবিল্লাহ, আপনারা কিছু বলেন না দেখি, কি বলতে হবে, নাউযুবিল্লাহ, সুবহানাল্লাহ না। আমাদের দেশে কিছু মানুষ, শ্রোতা ভাইয়েরা থাকেন, কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় আলহামদুলিল্লাহ, কোন জায়গায় আল্লাহ আকবার কিছু বলতে পারেন না। এটা জানতে হবে, এটা জিকিরের মাজলিস, এবং যেই জায়গায় যেটা বলার দরকার সেটা আমাদেরকে বলার চেষ্টা করতে হবে। কিন্তু আবার বক্তা নির্দেশ দিবে না, সবাই সুবহানাল্লাহ কোন, আলহামদুলিল্লাহ কোন, আল্লাহু আকবার কোন, এটা বক্তা নির্দেশ দেওয়া সুন্নতের খেলাপ। তাহলে আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে বলছেন যে আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, যদি আনুগত্য করতে অস্বীকার করো তাহলে তোমরা কাফের। এজন্য আল্লাহ বলছেন ফাইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন, এই জাতীয় কাফেরদেরকে আল্লাহ পাক পছন্দ করেন না। তাহলে আনুগত্য করতে হবে যেমন আল্লাহ রাব্বুল আলামিনের, ঠিক তেমনই আনুগত্য করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দ্বীনের সংজ্ঞা দিলেন, দ্বীন কাকে বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদ-দীনু আন-নসিহা, দ্বীন হলো কল্যাণ কামনা করা, নসিহা করা, এটার নাম হলো দ্বীন। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, লিমান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কার জন্য কল্যাণ কামনা করা, এই কল্যাণ কামনাটা কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথমে তুমি কল্যাণ কামনা করবা, লিল্লাহি, আল্লাহর জন্য কল্যাণ কামনা করবা, ওয়ালি কিতাবিহি, আল্লাহর কিতাবের কল্যাণ কামনা করবে, ওয়ালি রাসূলিহি, আল্লাহর রাসূলের কল্যাণ কামনা করবে। আল্লাহর কল্যাণ কামনা, আল্লাহর কিতাবের কল্যাণ কামনা, আল্লাহর রাসূলের কল্যাণ কামনা, এরপরে ওয়া আম্মাতিহিম, তাদের ইমামের এবং আম জনতার বিআইমাতিহিম ওয়া আম্মাতিন নাস তাদের ইমামদের মুসলিমদের ইমামদের কল্যাণ কামনা এবং আম মুসলিমের জন্য কল্যাণ কামনা সুবহানাল্লাহ এখানে যে কল্যাণ কামনাটাকে দিন বলা হয়েছে তার মধ্যে একটা কল্যাণ কামনা আছে ওয়ালি রাসূলিহি আল্লাহ রাসূলের জন্য কল্যাণ কামনা করার নাম দিন তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কল্যাণ কামনা কিভাবে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কল্যাণ কামনার মাধ্যম হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হকগুলো যথাযথ আদায় করা হকগুলো যথাযথ আদায় করলেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণ কামনা করা হবে তখনই দিন পরিপূর্ণ হবে সেটাই আল্লাহর দিন হবে এই জন্য আমার ভাইরা এবং বোনেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হকগুলো অধিকারগুলো যথাযথভাবে জানা বোঝা এবং আদায় করা প্রত্যেক মুসলিমের উপরে পড়বে আইন এক নম্বর অধিকার এক নম্বর হক হলো আল ঈমানু বিন্নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নম্বর হক হলো এক নম্বর দাবি হলো এক নম্বর অধিকার হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যথাযথভাবে ঈমান আনা এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নম্বর হক যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যথাযথ ঈমান আনা যথাযথ ঈমানটা কিভাবে হবে যথাযথ ঈমান হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময়ের জন্য নবী কোন দেশের জন্য নবী কোন এলাকার জন্য নবী এই সম্পর্কে প্রথম জ্ঞান অর্জন করা লাগবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সময়সীমা কত বছর বলেন তো দেখি আপনারা একটু কথা বলবেন মাঝে মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সময়সীমা কয় বছর এই বছর তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দায়িত্ব পালন করছেন কিন্তু এই নবুয়ত অব্যাহত থাকবে কত বছর তাহলে কিয়ামত কত বছর পরে হবে আল্লাহ পাক ভালো জানেন জিব্রিল আলাইহিসসালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন কিয়ামত কবে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইল যিনি প্রশ্নকারী ওই প্রশ্নকারীর চাইতে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি এই ব্যাপারে বেশি জানেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন কিয়ামত কবে হবে তিনি জানেন না এটা ইলমে গায়েবের বিষয় এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন এক সাহাবী এসে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা সাআ কিয়ামত কবে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া মা যা আদাত সালাহা সাহাবীরে কিয়ামত কবে হবে আমি নবী জানি না তবে তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছ কিয়ামত কবে হবে খবর নেওয়া তোমার দরকার নেই তোমার দরকার হইল কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করে রেখেছ কি রেডি করেছ এটাই হলো তোমার দরকার এই জন্য কিয়ামত কবে হবে এই অঙ্ক করা এই হিসাব নিকাশ করা এটা সালাফে সালেহীনদের মানহাজের বিপরীত এটার হিসাব নিকাশের দরকার নেই আল্লাহ পাক যখন চাইবেন তখন কিয়ামত সংগঠিত করবেন তাহলে কিয়ামত যখন হবে ওই সময় পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত বিস্তৃত থাকবে এখন কোন লোক জানল নবী সাল্লাল্লাহু আলাইহি নবী এরপরে আবার একজন নতুন করে নবী দাবি করে বসে থাকলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী এটা জানল এটা বিশ্বাস করলো কিন্তু আবার আরেকজন মিথ্যা নবী মিথ্যা নবুয়তের দাবিদারকে নবী মেনে নিল তাহলে এই লোকটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যথাযথ ঈমান আনে নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হক আদায় হয় নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হক হলো যথাযথভাবে ঈমান আনা ওই যথাযথ ঈমানের মধ্যে অন্যতম হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকার দেওয়া পর্যন্ত বিস্তৃত থাকবে এর মাঝখানে আর কোন নবুয়ত, আর কোন তরিকা, আর কোন সিস্টেম, আর কোন পদ্ধতি বানানোর কোন অধিকার কারো নাই। এই জায়গায় যদি কারো ভুল হয় তার ঈমান চলে যাবে। এই জন্য খতমে নবুয়ত যারা অস্বীকার করে তারা কি কথা বলার লাগে, যারা খতমে নবুয়ত অস্বীকার করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, কিয়ামতের পূর্ব পর্যন্ত আর কারো নবুয়ত নাই, এই কথাটা যদি কেউ বিশ্বাস না করে সে কি মুসলিম না কাফের? এটা নবী সাল্লাল্লাহু আলাইহি উপরে যথাযথ ঈমান আনতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি নবুয়ত কোন পর্যন্ত বিস্তৃত এটা ভালোভাবে জানতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত কোন দেশের জন্য, কোন এলাকার জন্য, কোন অঞ্চলের জন্য সেবাবদ্ধ এটা জানা লাগবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত কয় মহাদেশে চলবে? শুধু এশিয়া মহাদেশে, আফ্রিকা, ইউরোপ, শুধুমাত্র পৃথিবী নয়, আল্লাহ রাব্বুল আলামিনের আলম যতদূর পর্যন্ত বিস্তৃত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত ততদূর পর্যন্ত বিস্তৃত থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহর আলম কতদূর আমরা জানি না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ পাক নিজের ক্ষেত্রে ব্যবহার করেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ হলেন সমস্ত আলমের একমাত্র রব, একমাত্র মালিক, একমাত্র মাবুদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে ব্যবহার করেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের আলম যত দূর পর্যন্ত বিস্তৃত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত তত দূর পর্যন্ত বিস্তৃত। সুবহানাল্লাহ, চাঁদের দেশে যদি কোনো মানুষ থাকে, মঙ্গল গ্রহে যদি কোনো মানুষ থাকে, অন্য অন্য আরো জানা অজানা জায়গায় যদি মানুষ থাকে, আছে কিনা আমরা জানি না, যদি থাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত ওই মহাদেশে ওই অঞ্চলে বিস্তৃত। সুবহানাল্লাহ, আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আপনি বলে দিন কুল ইয়া আইয়ুহান্নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, ও দুনিয়ার মানুষ জেনে রাখো আমি তোমাদের সকলের কাছে নবী হয়ে এসেছি। জামিআ, জামিআ, কোন মানুষ জমিনে নাই, কোন জিন জমিনে নাই, কোন মাখলুক জমিনে নাই যার জন্য আমি নবী হয়ে আসি। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত কোন অঞ্চলের সাথে, সীমানার সাথে, এলাকার সাথে সম্পৃক্ততা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত্তেবার তাওহীদ কিয়ামত পর্যন্ত একমাত্র এত্তেবা, এটার উপরেও যথাযথ ঈমান আনা লাগবে। যদি কেউ এটার উপর ঈমান না আনে তার ঈমানও পরিপূর্ণ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ যেমন ফরজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদও ফরজ। এটা আমরা বেশিরভাগ জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদ আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ হলো ইবাদতের মালিকানার ক্ষেত্রে, মাবুদ হওয়ার ক্ষেত্রে, ইবাদতের মালিক হওয়ার ক্ষেত্রে আল্লাহর তাওহীদ। অত সমস্ত ইবাদতের একমাত্র একচ্ছত্র মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন, এই জায়গায় কারো শরীকানা নাই, এটা হলো আল্লাহর তাওহীদ। ঠিক একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদ আছে, এই তাওহীদটা হলো এত্তেবার তাওহীদ। অর্থাৎ কিয়ামত পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাইরে আর কোন ওলি আউলিয়া বুজুর্গ পীর আলেম ওলামা জিন ফেরেশতা কারো কোন তরিকার এত্তেবা চলবে না। এটা হলো এত্তেবার তাওহীদ। যদি কেউ এতবার তাওহীদের উপরে ঈমান না আনে, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান যথাযথভাবে আনে নাই। যদি কেউ মনে করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী ঠিক আছে, তার প্রতি ঈমান আনলাম, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব অনুসরণ করা যাবে না, কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করতে হবে, কিছু আমাদের হুজুরের করতে হবে, কিছু অমুক বুজুর্গের করতে হবে, কিছু সৃষ্টিয়া তরিকার করা লাগবে, কিছু নকশবন্দিয়ার লাগবে, কিছু মুজাদ্দিদিয়ার লাগবে, কিছু সাজালিয়া তরিকার লাগবে, কিছু সোহরাবাদি তরিকার লাগবে। এই লোকের ইমান যথাযথভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হয় নাই, কারণ কেয়ামত পর্যন্ত সমস্ত তরিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার সাথে সাথে বাতিল হয়ে গেছে। এমনকি মুসা আলাইহিস সালাম জমিনে যদি বেঁচে থাকত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী মুসাও যদি জমিনে বেঁচে থাকত, মুসার তরিকা বাতিল, মুসাও বাধ্য হতো আমি নবীর এত্তেবা করার জন্য। সুবহানাল্লাহ, নবীদের মধ্যে একজন উলুল আজম নবী, একজন বড় সম্মানিত নবী মুসা আলাইহিস সালাম, কয়েকজন নবীর মধ্যে একজন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুজনে ঝগড়া লাগছে মুসলমান আর ইহুদি। মুসলমান কয়, ওয়াল্লাহি আল্লাযী ইসতাফাকা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল আলামিন, ওই আল্লাহর কসম যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র পৃথিবীর উপরে মনোনীত করেছেন। ইহুদি কয়, ওয়াল্লাহি আল্লাযী ইসতাফাক মুসা আলাইহিস সালাম আলাল আলামিন, ওই আল্লাহর কসম যে আল্লাহ মুসা আলাইহিস সালামকে সারা দুনিয়ার উপরে আলামের উপরে মনোনীত করেছেন। মুসলমান আর ইহুদি ঝগড়া, মুসলিম আর সহ্য করতে পারে নাই, ফালাতা মালিয়া হুদি, জোরে একটা মারে দিছে মুখের উপর ইহুদি। ইহুদি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে বিচার দিছে, ইহুদি কিন্তু বিচারের জন্য আসছে কার কাছে? নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে। কারণ ইহুদি জানে যে আমি ইহুদিরা খ্রিস্টান এটা মূল কথা না, আমি যদি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের কাছে যাই ন্যায় বিচারটা পাবো। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তোমরা আমাকে মুসার উপরে অগ্রাধিকার দিও না, মানে আমি বড় না মুসা বড়, এটা নিয়ে ঝগড়া করিও না। কে বড়, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় না মুসা আলাইহিস সালাম বড়, এরকম তুলনা করতে যাইও না। এরকম তুলনা করতে গেলে অনেক সময় এফরাত হয়ে যায়, ভুলু হয়ে যায়, বাড়াবাড়ি হয়ে যায়। এক সময় কাবার মধ্যে সাইর মুসল্লা ছিল, জানেন না, বাইতুল্লাহ সাইর পাশে সাইর মাজাবের সাইরটা মুসল্লা ছিল। হানাফি মাজাবের মুসল্লায় সাহাবিরা নামাজ পড়ত না, সাহাবিদের মুসল্লায় হানাফিরা পড়ত না, এরকম সাইর মাজাবের চারিবার জামাত হতো বাইতুল্লাহ সদর ভাষা। এখন কার ইমাম বড়, ইমাম কার বড়, কোনটা ইমাম বড়, এই নিয়ে শুরু হলো প্রতিযোগিতা। একজনে কয়, শোনাম আমাদের ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি এত বড় হাদিসের কিতাব লিখেছে, কোন ইমাম এত বড় হাদিসের কিতাব লিখতে পারে নাই। আমাদের ইমাম যত বড় হাদিসের কিতাব সংকলন করছে, জমিনে আর কেউ এত বড় হাদিসের কিতাব সংকলন করে নাই। কোন কিতাব? মুসনাদে ইমাম আহমদ। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি প্রায় 30,000 হাদিসের সংকলিত কিতাব মুসনাদ আহমদ। তাহলে আমাদের ইমাম বোঝা গেল সবচেয়ে বড় ইমাম, বড় মুহাদ্দিস। এবার শাফি মাযহাবের লোকেরা কি কয় জানেন? শাফি মাযহাবের লোকেরা কয়, মিয়া ইমাম আহমদ বিন হাম্বল কার ছাত্র? আমাদের ইমাম, তোমরা যে ইমামের কথা বলছো ওই ইমামের উস্তাদ ইমাম শাফি। তা আমাদের ইমাম আরো বড় ইমাম। আচ্ছা, এবার মালিকিরা কি বলবো? মালিকিরা বলতেছে, শোনো তোমাদের ইমাম আহমদ বিন হাম্বল, তোমাদের ইমাম শাফি, এরা ছিল বিভিন্ন অঞ্চলের মক্কার সিরিয়ার বিভিন্ন এলাকার, কিন্তু আমাদের ইমাম যিনি তিনি মদিনার আলেম, ওলামায়ে মদিনা, ওলামায়ে মদিনার ফজিলত স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। আমাদের ইমাম মসজিদে নববীর ইমামতি করছেন, আমাদের ইমামের পিছনে বড় বড় ওলামায়ে কেরাম সারা বিশ্বের আলেমেরা নামাজ পড়ছে, আমাদের ইমামের চেয়ে বড় আর কেউ নাই। আচ্ছা, এখন কেউ কিতাব দিয়ে দিল, কেউ ওস্তাদ দিয়ে দিল, কেউ মদিনা দিয়ে দিল, এবার হানাফিরা কেমনি ইমামকে বড় বানাইব? এবার তোকে গেছে না এই জায়গায়, এখন কিতাবও দেখাইতে পারে না যে আমাদের ইমামের বিশাল বিশাল কিতাব আছে, আমাদের ইমামের মসজিদে নবীতে ইমামতি করছে। এক দেখাতে পারে শোনো তোমাদের সব কাজ হয়ে যাবে আমাদের ইমামের ফজিলতের কাছে। শোনো আমাদের ইমাম চল্লিশ বছর পর্যন্ত এশার নামাজ আর ওযু দিয়ে ফজরের নামাজ পড়ে ফেলছে, এক বছর দুই বছর না কয় বছর, চল্লিশ বছর পর্যন্ত এশার নামাজ আর ওযু দিয়ে ফজর পড়ছে। আচ্ছা উনি কি মানুষ না ফেরেশতা নাকি জি? কোন মানুষের পক্ষে আল্লাহর জমিনে এটা কোনদিন সম্ভব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এরকম এশারও যদি ফজর করছে এরকম দলিল হাদিস পাওয়া, কোন সাহাবি এশার নামাজেরও যদি ফজর করছে একদিন একদিন এরকম ঘটনাও খুঁজে পাওয়া যায় না। আর যদি পড়েন তাহলে কতগুলো গুনাহের কাজ করছেন, অনেকগুলো গুনাহের কাজ করছেন যদি উনি এশার নামাজেরও ওযু দিয়ে ফজর পড়েন। আচ্ছা এটা তো একটা প্রশ্ন আরো আছে আমাদের ইমামে। আমাদের ইমাম একদিন বাইতুল্লাহর মধ্যে ঢুকছেন, বাইতুল্লাহর মধ্যে ঢুকে এক দাঁড়ানোর মধ্যে এক রাকাতে পুরা কোরআন একাধিক তালাওয়াত করে ফেলছে, এক রাকাতে পুরা কোরআন তালাওয়াত করে ফেলছে। তালাওয়াত করার পরে আকাশ থেকে গায়েবি আওয়াজ এসে গেছে, এসে বলছে ইয়া আবা হানিফা ইন্নি রাদিতুকা যত মানুষ তোমাকে অনুসরণ করবে তাদের প্রতিও আমি সন্তুষ্ট হয়ে গেছি। এক রাকাতে পুরা কোরআন তেলাওয়াত করে ফেলছে, আবার গায়েবি আওয়াজও পাই গেছে। এই যে অদ্ভুত ঘটনাগুলো কাহিনীগুলো বানানোর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হইল কার ইমামের চেয়ে কার ইমাম বড়। যখন মানুষ এরকম তুলনা শুরু করে কোন হুজুরের চেয়ে কোন হুজুর বড়, কোন ইমামের চেয়ে কোন ইমাম বড়, তখন মানুষ এরকম পান। বাংলাদেশের চতুর্দিকে অসংখ্য পীর সাহেব, এখন কোন পীর বড়, কার থেকে কার পীর বড়, এটা প্রতিযোগিতা হয় কোন পীর বড় পীর। একজনে কারামত একটা বর্ণনা করলে আরেকজন আরেকটা কারামত বর্ণনা করে, যাতে বোঝা যায় যে আমাদের হুজুরের কারামতের সাথে তোমাদের হুজুরের কারামত কিছুই না। একজন বলতেছেন শুনেন, আমাদের হুজুর তাহাজ্জুদের নামাজ পড়তে উঠে হেঁটে হেঁটে সামনের দিকে চলে যাচ্ছে, কিছু দূর যাওয়ার পরে কিছু লোক খাদেমকে বাধা দিছে, এই নিয়ে তুমি কই যাও, তো আমার হুজুর যেদিকে যা আমিও সেদিকে যাই, খবরদার ওইদিকে যাইতে পারবে না, এখন আফ্রিকার জঙ্গলে চলে এসছ, এখানে কুতুবদের মিটিং, মিটিং এ শুধু তোমাদের হুজুর থাকবো তুমি থাকতে পারবে না। তাহলে দেখেন অল্প সময়ের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে হুজুর বাংলাদেশ থেকে চলে গেছে কোথায়? আফ্রিকা। আরেকজন কয় শোনো, তোমাদের হুজুর খালি আফ্রিকা গেছে, আমাদের হুজুর মক্কা মুকাররমায় বসে দিছে, এমন সময় এক লোক পাসপোর্ট হারাই ফেলছে দেশে আসতে পারে না। হুজুরকে আসে কে, হুজুর আমি তো পাসপোর্ট হারাই ফেলছি কাঁদিতেছে দেশে কেমনে যাবো? হুজুর কয়ে আল্লাহর নিজের কাছে দেশে পাঠানো কোনো ব্যাপার নাকি? কয়ে তার বসে আছে, হুজুর বলছে চোখ বন্ধ করো আর একটু হাঁটো, চোখ বন্ধ করে একটু হাঁটছে, দেখে বাংলাদেশে বরিশাল আসে পৌঁছে গেছে। তোমাদের হুজুর রাত্রে উঠে আফ্রিকার জঙ্গল গেছে, আর আমাদের হুজুরে মক্কা থেকে সরাসরি কয়েক সেকেন্ডের মধ্যে বাংলাদেশে পাঠাই, তাহলে কোন পীর বড়, কোন হুজুর বড় দেখো। এভাবে কে বড় এটার প্রতিযোগিতা এই হারে চলতে থাকে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন নবুয়তের কথা ওহির কথা লা তুখাই বিরুনি আলা মুসা, মুসা বড় না আমি বড়, এটা নিয়ে কখনো প্রতিদ্বন্দ্বিতা করিও না। কারণ প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে তোমাদের ভুলও এসে যাবে, ফরাত এসে যাবে, এইরকম একটার সাথে একটা বাড়াবাড়ি করতে গেলে, প্রতিযোগিতা করতে গেলে অসংখ্য মিথ্যা কথা জাল হাদিস চলে আসতে পারে। তাহলে এইরকম নবী মুসা আলাইহিসসালাম, সেই মুসা আলাইহিসসালাম যদি এখন পৃথিবীতে আসতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার আর কোন উপায় ছিল না ইল্লা ইত্তেবাই, আমার ইত্তেবা করা লাগতো। মুসা আলাইহিসসালামের নবুওয়াত ক্যান্সেল আমার এই সময়ে যদি পৃথিবীতে আসতে, কারণ আল্লাহ সুবহান তাআলা কোরআনে কারিমে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। রাসূল আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করো, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসো, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, ফাত্তাবিউনি, ভালোবাসার মাধ্যম, আল্লাহর ইবাদতের মাধ্যম, কিয়ামত পর্যন্ত একটাই, সেটা হলো ফাত্তাবিউনি, একমাত্র আমার ইত্তেবা করা, আমার অনুসরণ করা। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার বাহিরে, পদ্ধতির বাহিরে কিয়ামত পর্যন্ত আর কারো কোন পদ্ধতি তরিকা সব বাতিল। যদি কেউ ঈমান আনার পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার পরে আরো তরিকা রাখে, তাহলে বোঝা যাবে তার ঈমান যথাযথভাবে আনা হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হক হইল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমানটা আনতে হবে যথাযথভাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান আনার আরেকটা গুরুত্বপূর্ণ দিক হল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দীন নিয়ে এসেছেন, এই দীনটা হলো পরিপূর্ণ দীন, এই দীনটা হলো পরিপূর্ণ দীন, দীনে কামাল, একেবারে কানায় কানায় পরিপূর্ণ, ভরপুর, পূর্ণাঙ্গ, স্বয়ং সম্পূর্ণ একটা দীন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে রেখে গেছেন। যদি কেউ মনে করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দীন রেখে গেছেন, এই দীন একেবারে যথাযথ পরিপূর্ণ না, কিছু কিছু জায়গা খালি আছে, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গাগুলো, ওই কথাগুলো বলে গেছিলেন, পরবর্তীতে স্বপ্ন যুগে জানাই দিছেন, পরবর্তীতে কাশ্মের মাধ্যমে জানাই দিছেন, পরবর্তীতে এলহামের মাধ্যমে জানাই দিছেন, তাহলে ওই লোকটার ইমানও যথাযথভাবে হয় নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মায়েদার 3 নম্বর আয়াতে কারিমা, দশম হিজরি 9 জিলহজ তারিখে আরাফার ময়দানে নাজিল করে আল্লাহ পাক জানাই দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, আল ইয়াউমা, আজকের এই দিনে, কোন দিন? দশম হিজরি 9 জিলহজ আরাফার ময়দানে আল্লাহ পাক বলেছেন, আল ইয়াউমা, আজকের এই দিনে, আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ, তোমাদের জন্য তোমাদের দিনটা একেবারে পরিপূর্ণ করে দিলাম। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকা অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দিনকে পরিপূর্ণ রেখে গেছেন, আল্লাহর দিনের কোনো কিছু অপূর্ণাঙ্গ রাখেন নাই। কেউ যদি আল্লাহর দিনের কোনো কিছু অপূর্ণাঙ্গ মনে করে, পরবর্তীতে ভালো মনে করে করে কোন ইবাদত বানায়, কোন আমল বানায়, তাহলে বোঝা গেল এই লোকটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যথাযথ ঈমান আনে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি এর উপরে যে হক তার, এই হকটা যথাযথভাবে পূর্ণ হয় নাই, সে শুধু মুখে সাক্ষ্য দিয়েছে, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কিন্তু এই সাক্ষ্যের সাথে সাথে যে হকগুলো তার উপরে ফরজ হয়েছিল সে হক আদায় করে নাই, আর যথাযথভাবে ঈমান আনার হয় নাই। তাহলে এক নম্বর হক হলো আল ঈমানু বিন্নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক নম্বর হক, তার উপরে ঈমানটা আনতে হবে যথাযথ। আচ্ছা, যথাযথভাবে যদি আমি ঈমান আনি, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ ছিলেন না ফেরেশতা ছিলেন? বলুন তো দেখি, মানুষ কিসের তৈরি? ফেরেশতারা কিসের তৈরি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলছেন, খুলিকাতিল মালাইকাতু মিন নূর, ফেরেশতাদেরকে তৈরি করা হয়েছে নূর থেকে, তোমাদেরকে তৈরি করা হয়েছে টিন থেকে, তোমাদেরকে তৈরি করা হয়েছে মাটি থেকে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মানুষ হন তাহলে তিনি নূরে তৈরি হবেন কেন? তাহলে যদি কেউ বিশ্বাস করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, তাহলে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ হিসাবে ইমান আনে নাই, ইমান এনেছে ফেরেশতা হিসাবে। তাহলে তার ইমানটা এখানে যথাযথ ইমান আনা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বারবার ঘোষণা দিয়েছেন, وَعِنْدَهُ مَفَاتِحُ الْغَيْبِ لَا يَعْلَمُهَا إِلَّا هُوَ সমস্ত গায়েবের চাবিকাঠি একমাত্র তার হাতে, আল্লাহ ছাড়া কেউ গায়েবের কিছুই জানে না। قُلْ لَا يَعْلَمُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ, আল্লাহ ছাড়া আসমান জমিনের গায়েবের কোন কিছুই কেউ জানে না। এখন যদি কেউ মনে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, তাহলে তার ঈমানটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যথাযথ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের এলেম সর্বত্র বিরাজমান, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে সর্বত্র বিরাজমান নন। আল্লাহর এলেম, আল্লাহর ক্ষমতা, আল্লাহর দৃষ্টি, আল্লাহর শ্রবণ শক্তি এগুলো সর্বত্র বিরাজমান। এর সাথে যদি মনে করা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বত্র বিরাজমান, সব জায়গায় হাজির নাজির, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমানটা যথাযথ হয় নাই। এই জাতীয় বিশ্বাসগুলো পোষণ করলে বোঝা যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান যেভাবে আমার দরকার ছিল সেভাবে হয়নি। যদি কেউ মনে করে আহাদ এবং আহমদ দুইটা এক জিনিস, দুইটার মধ্যে পার্থক্য করে শুধু মিম, মিমের পর্দা তুলে দিলে আহমদ আর আহাদ এক হয়ে যায়, নাউজুবিল্লাহ। আপনারা দেখেন নাউজুবিল্লাহ বলা যায়, বাংলাদেশে যখন মুরিদ বানায়, মুরিদ বানানোর সময় মানুষগুলার আক্কেল দাঁত ভাঙিয়ে দিতে হয়। কোন দাঁত? মানুষের একটা আক্কেল দাঁত থাকে, ওই দাঁতটা ভেঙে দিতে হয়। সাপ মুরিদ বানাইতে হলে সাপের যদি আয়ত্ত করতে হয় সাপের বিষ দাঁত ভেঙে দিতে হবে। মানুষ যদি মানুষকে তার অধীনস্থ করতে হয় তাহলে মানুষের আক্কেল দাঁত ভাঙিয়ে দিতে হবে। আক্কেল দাঁত ভাঙিয়ে দিলে তখন হুজুর যা করবো সবাইকে বসে ভাঙাল্লা, কোন কিছুতে নাওজুবিল্লাহ নাই, কোন কিছুতে ইল্লাবিল্লাহ নাই, সব সুবহানাল্লাহ, সব আল্লাহ আকবার। হুজুরে কয় আমি কিন্তু মাফা দেবার স্বামী, বলে যারা কয় আল্লাহু আকবার, দেখো আমাদের হুজুর মানে পর্যন্ত বিয়ে করে ফেলছে। মানে কি বলো মুরিদ যে বলতেছে আল্লাহ আকবার, অথচ ফির সাহেবকে তখন কি করা দরকার ছিল? জুতা মারা দরকার ছিল, জুতা ডিফিকানো দরকার ছিল না, বিদায় বলে দেখো আল্লাহ একবার, দেখছো আমাদের উজুর কত বড় আল্লাহ রবি। এখান থেকে কয় মাফা দে না, আবার মাফা দে মানে মারে বিয়েও করছে। তারপরে কয় আমি তো আসি আজিমে গেলে আমার মুরিদের আল্লাহরে দেখে আমার সুরতে বসে গেছে, নাউজুবিল্লাহ। আর মুরিদে কয় কি যেখানে যেটা বলা দরকার সেটা তো বলতে হবে। তাহলে এক নম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হক হইল ঈমানটা যথাযথ ভাবে আনতে হবে। দুই নম্বর হক তাসদীকুহু ফিমা আখবারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা কিছু খবর দিয়েছেন, যা কিছু বর্ণনা করেছেন সব কিছু তাসদীক করা, বিশ্বাস করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু আমাদেরকে বর্ণনা দিয়েছেন, বলেছেন, এই সব কিছুকে তাসদীক করতে হবে, সত্যায়ন করতে হবে, বিশ্বাস করতে হবে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কথাটা সহি সনদের মাধ্যমে প্রমাণিত হইতে হবে। আবার জাল হাদিসকে তাসদীক করব না, দঈফ হাদিসকে তাসদীক করব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এইটা যদি যথাযথ প্রমাণিত হয় তাহলে আমাকে সেই খবরটা, সেই কথাটাকে সত্যায়ন করতে হবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলো কথা বলেছেন সবগুলো কথা সংকলিত আছে কোন জায়গায়? কিসের মধ্যে? হাদিসের মধ্যে। এখন কেউ যদি বলে যে হাদিস মানি না, সুন্নত মানি, হাদিস মানি না, যদি কেউ বলে যে আমি হাদিস মানি না, তাহলে বুঝতে হবে এই লোক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে হক ছিল তার সে হক আদায় করে নাই, যথাযথ ইমান তার হয় নাই, কারণ সে হাদিসে মানে। হাদিস অস্বীকার করলে ওহি অস্বীকার করা হয়। আবার কেউ যদি বলেন আমি সব হাদিস মানি না, যেগুলো সুন্নত হাদিসের ভিতরে সেগুলা মানি, আমি আহলে সুন্নত, আমি আহলে হাদিস না, এই লোকের ইমানও যথাযথ ভাবে আনা হয় নাই, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর হক হইল তাসদীকুহু ফিমা আখবারা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু আমাদেরকে বলছেন তা মানতে হবে, বিশ্বাস করতে হবে, কারণ আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা নাজমের 3 এবং 4 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার নবী তোমাদেরকে যা কিছু বলেন কোনো কিছু হাওয়া থেকে বলেন না, মনের খেয়াল খুশি মতো বলেন না, যেটা বলেন তোমাদেরকে সেটা আমি আল্লাহর নাযিলকৃত ওহী আলোকেই বলেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খবরগুলো কথাগুলো এগুলার নাম হলো কি? ওহী। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে অস্বীকার করা মানে ওহীকে অস্বীকার করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন একটা খবর কেউ যদি অস্বীকার করে, পরিপূর্ণ বিশ্বাস করতে পারে নাই, এটা তার জাহান্নামে যাওয়ার কারণ। আল্লাহ পাক কোরআনে কারিমে বলে দিয়েছেন, ওয়ামান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়াইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম وساءت مصيرا ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى هدايه স্পষ্ট হয়ে যাওয়ার পরে কেউ যদি আমার নবীর কথার ব্যাপারে সন্দেহ পোষণ করে, আমার নবীর কথা নিয়ে দ্বিধা সংকোচে থাকে, মানবে কি মানবে না এই সিদ্ধান্ত নিতে পারতেছে না, নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম, তার পরিণতি হবে জাহান্নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন কথা, কোন বর্ণনা, কোন হাদিসকে অস্বীকার করার উপায় নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করা হয়েছে, আপনি এমন একটা কথা বললেন যেই কথাটা খবরে রাসূলের বিপরীত, অর্থাৎ আপনার কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খবরের সাথে হাদিসের সাথে মিলে নাই, তখন আমরা কি করব? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, উত্তরকু কাউলি বেখবরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কোন কথা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবরের বিপরীত হয়, হাদিসের বিপরীত হয়, আমার কথাকে ছুটে ফেলে দাও, আল্লাহর নবীর খবরকে আল্লাহর নবীর হাদিসকে তুমি গ্রহণ করো। সুবহানাল্লাহ। এটা আজকে আমরা কইছে না, হাদিস এটার মধ্যে আমি সহি হলেও কোন জায়গা না কোন জায়গায় সমস্যা আছে, না হয় এটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ গ্রহণ করেন নাই কেন? মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি হাদিস পাওয়ার পরেও মেনে নিতে সংকোচ এই জন্য যে না এটার বিপরীতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কথা আছে, কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলছেন আমার কথাকে ফেলে দিবা যখন তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন খবর কোন হাদিস পেয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা হাদিসকে আগে মেনে নিতে হবে, মেনে নেওয়ার পরে আমল সব সময় করা লাগবে না, কোন সময় কোনটা আমল করতে হবে ওইটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকে বুঝে শুনে আমল করতে হবে, কিন্তু প্রত্যেকটা হাদিস মেনে নেওয়া বাধ্যতামূলক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্তাব করেছেন, হাদিসে আছেন জি আছে। এখন যদি আমি হাদিস মানি তাহলে আমি দাঁড়া দাঁড়া প্রস্রাব করি না কেন? কি বলেন? হাদিসে তো আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ায় প্রস্রাব করতেন। প্রথম কথা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে প্রস্তাব করেছেন মেনে নিতে হবে। হাদিস সহি হাদিসে আসছে, অস্বীকার করা যাবে না। না না না, খবরদার, আল্লাহ রাসূল তারাই করেন না, এটা বেয়াদবি কথা, এটা বলা যাবে। প্রথম কথা মানতেই হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন। যদি কেউ না মানে বুঝতে হবে তার ইমানের সমস্যা আছে। এখন আপনি হাদিস পাইছেন, পাওয়ার কারণে কি আপনি দাঁড়ায় ইসরাফ করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দাঁড়ায় করেন নাই, একদিন করতেন জীবনে। কেন করতেন সেটাও হাদিসের মধ্যে বর্ণনা আছে। আতা সোবা তাতা কওম, কওমের ময়লা আবর্জনার জায়গায় আসছেন, ময়লা আবর্জনার জায়গায় যদি বসেন তাহলে ময়লা আবর্জনার জায়গায় বসলে কাপড় চোপড়ে ময়লা লাগবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সেখানে বসতে পারেন নাই, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্রাব করছেন। তাহলে আমরা যখন ওই পরিস্থিতিতে পড়বো, ওইরকম পরিস্থিতি যদি আমাদের জীবনেও হয় তাহলে ওই জায়গায় আমরাও দাঁড়াই করতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা আমাদেরকে দেখাইছেন, সবসময় করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদেরকে দেখান নাই। আচ্ছা, আজান দেওয়া, দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের আজান দিই আমরা, দিই না? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পাঁচ ওয়াক্ত সালাতের আজান দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান দিয়েছেন, এটা তো প্রমাণিত, আজান আজানের অনুমোদন দিয়েছেন, আজান শিখিয়েছেন। এখন যদি ঈদের নামাজে আমরা আজান দিই, জানাজার নামাজে আজান দিই, দেওয়া যাবে? অসুবিধা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দিচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আজান দিচ্ছেন, কি বলেন? আজানের অনুমতি দিচ্ছেন, তাহলে জানাজা ঈদের নামাজে আজান দিলে অসুবিধা কি? এখানে দেন নাই, তাহলে বোঝা যায় একই আমল একই জিনিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় করেছেন, ওই কারণে সব জায়গায় এটা করা যাবে না। যে জায়গায় করেছেন সেই জায়গায় করতে হবে, যে জায়গায় করেন নাই সেই জায়গায় থাকতে হবে। ওয়ামা আতাকুম রাসূল ফাখুজুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। কোন জায়গায় করার নাম সুন্নত, কোন জায়গায় না করার নাম সুন্নত। অনেকে সুন্নত বুঝে না, মনে করি সুন্নত মানে করা, কিন্তু না করা যেও সুন্নত এটা অনেকে বুঝে না। কেউ কেউ বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবার মধ্যে হাত তুলে দোয়া করছেন, বৃষ্টির জন্য দোয়া করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুক জায়গায় হাত তুলছেন, তাহলে এখানে হাত তুললে অসুবিধা কি? আল্লাহ রাসূল পাঁচ ওয়াক্ত আজান দিছেন, ঈদের নামাজে আজান দিলে অসুবিধা কি? একই আমল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় করেছেন, এই জন্য সব জায়গার দলিল ওই জায়গা দিয়ে দেওয়া যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গায় করেছেন সেই জায়গায় করার নাম সুন্নত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গায় করেন নাই সেই জায়গায় না করার নাম সুন্নত। যেমন আমি আরেকটা উদাহরণ দিই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ, এটাকে বসে পড়তে হয় না দাঁড়ায় পড়তে হয়? বলেন দেখি, দরুদ কি বসে বসে পড়তে হয় না দাঁড়া দাঁড়ায় পড়তে হয়? দরুদ হলো আল্লাহর জিকির, আল্লাহর জিকির করতে হয়। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম, দাঁড়ায় বসে শুয়ে শুয়ে সব জায়গায় আল্লাহর জিকির করা যায়। আল্লাহর জিকির দাঁড়ায়ও করা যায়, বসেও করা যায়, শুয়ে শুয়েও করা যায়। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পড়া এটা কিন্তু আল্লাহর জিকির, এটা যেই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে পড়ছেন সেখানে বসে পড়তে হবে, যেই জায়গায় দাঁড়ায় পড়ছেন সেখানে দাঁড়ায় পড়তে হবে, যেই জায়গায় শুয়ে শুয়ে পড়ছেন সেই জায়গায় শুয়ে শুয়ে পড়তে হবে। এক জায়গার দাঁড়ানোকে সব জায়গায় দলিল বানানো যাবে না, এক জায়গার বসাকে সব জায়গায় দলিল বানানো যাবে না। যেমন নামাজে আত্তাহিয়াতের মধ্যে বসছেন, বসার পরে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবাত, এরপরে কি? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়া হচ্ছে, সালামটাকে বসে বসে দিচ্ছেন না দাঁড়ে দাঁড়ায় দিচ্ছেন? যদি বলি যে না, আমার নবীকে বসে বসে সালাম দেওয়া চরম বেয়াদবি, আপনি আপনার ইয়েতে দাঁড়াই গেলেন। কারণ আল্লাহ নবীকে সালাম দিবেন বসে বসে কেমনে দিবেন? ওটা দাঁড়াই গেলেন, দাঁড়ায় দাঁড়ায় বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালামটা দাঁড়ায় দাঁড়ায় দিয়ে আবার বসে গেছেন, বসে বাকি আপনার ইয়েতে করছেন। পড়ার পরে দরুদ পড়বেন, দরুদটা কেমনে বসে বসে পড়বেন বেয়াদবি নবীর সামনে, আবার দাঁড়াই গেছেন, দাঁড়ায় আবার দরুদটা করছেন, দাঁড়ায় আবার বসছেন, বসে দোয়ায় মাসুরা পড়ছেন, সালাম ফিরাইছেন, নামাজ হবে অসুবিধা কি? আমার নবীকে সম্মান জানাইছে। নবী না হইলে আপনি নামাজ পাইতেন কই? যার উসিলায় নামাজ পাইছেন তাকে সম্মান জানাইছেন, নামাজ হবে না কেন? যে এক জায়গায় আমি গেছি তো দেখি কি আজানের আগে দরুদ পড়তেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আজান শুরু করার আগে পড়তেছে। আমি জিজ্ঞাসা করলাম কি ভাইজান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজা সামাইতুমুল মুয়াজ্জিন ফাকুলু মিসলা মা ইয়াকুল, মুয়াজ্জিন যা যা বলে আজান শুনলে তোমরাও তা তা বলো। আজানটা যখন শেষ হয়ে যাবে সুম্মা সাল্লু আলাইয়া, এরপরে তোমরা আমার উপরে দরুদ পড়ো। তা আল্লাহ রাসূল বললেন আজান শেষ হলে দরুদ পড়তে, আপনি দেখি আজানের আগে পড়া শুরু করে দিয়েছেন। তো আমাকে বলে কি কার উসিলায় সিন্নি খাইছো মোল্লা সিন্না না? আরে মিয়া, আল্লাহ রাসূল না কইলে আজান পাইতা নাকি? কার উসিলায় আজান পাইছো তার সালাম না দিয়ে তুমি আজান শুরু করে দিবা? দলিলের দরকার নাই, দলিল হইলো এটা যে কার উসিলায় তুমি আজান পাইছো, কার উসিলায় নামাজ পাইছো। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছি, তাই বলে আপনার ইয়েতের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় সম্মান জানাইলে নামাজ হবে না? হবে না। এটা নবী সাল্লাল্লাহু সম্মান জানানো না, নবী সাল্লাল্লাহু সাথে বেয়াদবি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় দরুদ বসে পড়ছেন সেখানে বসে বসে পড়তে হবে, আবার যেই জায়গায় দাঁড়ায় পড়ছেন সেখানে দাঁড়ায় দাঁড়ায় পড়তে হবে। যেমন খতিব যখন খুতবা দেন তখন দাঁড়ায় দাঁড়ায় খুতবা দেন, ওই খুতবার মধ্যে কিন্তু দরুদ পড়া লাগে, খুতবার মধ্যে দরুদ আছে না? এখন খতিব সাহেব যদি বলে না নামাজের ভিতরে বসে বসে পড়ি, এখানে দাঁড়ায় পড়বো কেন? খুতবার মাঝখানে বসে গেছে দরুদ পড়ার জন্য, বসা যাবে না, এখানে দাঁড়ায় দাঁড়ায় পড়তে হবে। আবার ঘুমাইতে গেছি, ওই ঘুমানোর সময় শুয়ে শুয়ে দরুদ পড়তে হবে, ঘুমানোর জিকিরের মধ্যে শুয়ে শুয়ে দরুদ। তাহলে বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেই অবস্থায় করেছেন সেই অবস্থায় করতে হবে, এক অবস্থার উপরে আরেক অবস্থাকে দলিল বানানো যাবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক আমাদের উপরে যে তাসদীকুহু ফিমা আখবার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বর্ণনা করেছেন যা কিছু নিয়ে এসেছেন এটাকে তাসদীক করতে হবে, সত্যায়ন করতে হবে, বিশ্বাস করতে হবে, তারপরে মানতে হবে, আগে বিশ্বাস করতে হবে সব। তিন নম্বর হক ওয়া ইতাআতুহু ফিমা আমারা, ওয়া ইতাআতুহু ফিমা আমারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়ে নির্দেশ দিয়েছেন সেই বিষয়ে ইতাআত করতে হবে। তিন নম্বর হক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন এটার মানতেই হবে, এটার খেলাফ করা যাবে। যদি খেলাফ করি সেটাও আল্লাহ পাক কোরআন কারীমে সূরা আন-নূরের 63 নম্বর আয়াতে বলে দিয়েছেন বাল ইয়াযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে সতর্ক থাকা উচিত, আমার রাসূল যখন তোমাদেরকে কোনো নির্দেশ দেন এই নির্দেশ অমান্য করার ব্যাপারে সতর্ক হতে হবে। আন্তুসিবাহুম ফিতনা, আমার রাসূলের কোন নির্দেশ অমান্য করলে তোমাদেরকে ফিতনা গ্রাস করবে, তোমাদেরকে ফিতনা ধরবে। ফিতনা মানে এখানে শিরক, যখন সুন্নত অস্বীকার করবা, সুন্নত থেকে দূরে সরে যাবা, বেদাত ধরবা, তখন আস্তে আস্তে তোমরা শিরকের দিকে চলে যাবা। কারণ বেদাত আস্তে আস্তে মানুষকে দলালার দিকে নিয়ে যায়, শিরকের দিকে নিয়ে যায়। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের ব্যাপারে সতর্ক থাকতে হবে, যে কদম বকদম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত্তেবা করতে হবে। কোন কোন জায়গায় এত্তেবা? ফি তাওহীদিহি ওয়া নিয়্যতিহি ওয়া ফি ফিকরিহি ওয়া আকওয়ালিহিল হাসানা ওয়া আমালিহিস সালিহা ওয়া আখলাকিহিল কারীমা। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাওহীদের মতো তাওহীদ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানের মতো ঈমান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়্যতের মতো নিয়্যত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিন্তাধারার মতো চিন্তাধারা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দর কথাগুলোর এত্তেবা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম আখলাকের চরিত্রের এত্তেবা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে সালে এত্তেবা। কয়টা জিনিস বলছি মনে থাকবে, এই সব ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত্তেবা করতে হবে। এত্তেবা এত্তেবা আর অনুসরণের মধ্যে একটু মানে শব্দটা বলা হয়েছে আল্লাহ পাক বলছেন এত্তেবা, এত্তেবাটা জটিল, এত্তেবার সাথে অনেক কিছু জড়িত আছে, এই জন্য এত্তেবাটা অনুসরণ হুব হু অনুসরণ, এটা তাওহীদের ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে, নিয়তের ক্ষেত্রে, ফিকিরের ক্ষেত্রে, তারপরে আকওয়ালে হাসানার ক্ষেত্রে, আমাল সালেহার ক্ষেত্রে, আখলাকে কারিমার ক্ষেত্রে হুব হু এত্তেবা করতে হবে। এত্তেবার ক্ষেত্রে ছয়টা জিনিস খেয়াল রাখতে হবে, কয়টা জিনিস? এত্তেবার ক্ষেত্রে ছয়টা দিক থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদতের সাথে আমার ইবাদতটা হুব হু মিলে যেতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকীদার সাথে আমার আকীদাটা হুব হু মিলে যেতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকের সাথে আমার আখলাকটা হুব হু মিলে যেতে হবে, এটার মানে এত্তেবা। ছয়টা জিনিস, কয়টা জিনিস? এক নম্বর জিনিস, সবাবে সবাবে মিলে যেতে হবে, সবাব মানে কারণ, কারণে কারণে মিলে যেতে হবে। যদি কেউ বলে মিয়া জোহরের নামাজ সাত রাকাত, মাগরিবে তিন রাকাত কেন, এটার উত্তর বলেন, জোহরের সময় চার রাকাত, আসরের চার রাকাত, মাগরিব মাঝখান দিয়ে তিন রাকাত কেন, মাগরিব সাত রাকাত হচ্ছে অসুবিধা কি বলেন, ফজর দুই রাকাত কেন, ফজর সাত রাকাত হলে অসুবিধা কি, উত্তর কি দিবেন বলেন? এটার আর কোন কারণ নাই, কারণ একটাই, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এইভাবে শিখাইছেন, এই কারণেই আমরা এইভাবে করি, কারণে কারণে মিলতে হবে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন এই কারণেই আমি করি, এই কারণের সাথে কারণ যদি না মিলে, যদি নবী সাল্লামের কারণের চাইতে আরেকটা কারণ সংযুক্ত করি তখন এটা ইবাদত থাকবে না, এটা আমল সালে থাকবে না, এটা আখলাকে কারিমা থাকবে না, এটা আকওয়ালে হাসানা থাকবে না, এটা দলালা হয়ে যাবে, এটা বেদাত হয়ে যাবে, এটা বিচ্ছুত হয়ে যাবে। জিনসের দিক থেকে মিল থাকতে হবে, জিনসের মিল থাকা লাগবে, জিনস জিনস মানে প্রকরণ, একই রকমের হইতে হবে, যেমন কোরবানি করি গরু দিয়ে, উট দিয়ে, ভেড়া দিয়ে, এখন যদি বলি ঘোড়া দিয়ে কোরবানি করা যাবে না, কেন, ঘোড়া দিয়ে কোরবানি করলে অসুবিধা, মুরগি দিয়ে কোরবানি করলে অসুবিধা কি বলেন, বড় হাঁস দিয়ে কোরবানি করলে অসুবিধা কি, করা যাবে না কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো দিয়ে কোরবানি করেছেন ওই জিনসের সাথে এই জিনসের মিলে নাই। যদি বলি মিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মহিষ দিয়েও করেন নাই, আপনি মহিষ দিয়ে করেন কেন? আমি বললাম নবী সাল্লাল্লাহু আলাইহি মুরগি দিয়ে করেন নাই, এই জন্য আমি মুরগি দিয়ে করতেছি না, নবী সাল্লাল্লাহু আলাইহি হাঁস দিয়ে করেন নাই, এই জন্য আমি হাঁস দিয়ে করতেছি না, তো নবী সাল্লাল্লাহু আলাইহি তো মহিষও করেন নাই। এবার বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাকার দিয়ে করছেন, বাকারের অনুমতি দিচ্ছেন, ওই বাকারের একটা প্রকরণ হলো জিনস হলো মহিষ, মহিষ আসলে কোন প্রাণী না, মহিষ হলো গরু, গরুরই একটা প্রকার, মানে গরু মিনা বাজারে, মিনার বাজারে গেলে দেখবেন কত রঙের গরু, কত সময় গেলে মিনার বাজারে গেলে কত রকমের গরু সারা পৃথিবী থেকে আসবে, ওই গরুরই একটা প্রকার হলো মহিষ, তাহলে তো জিনছে জিনছে মিলছে, কিন্তু মুরগি হাঁস ঘোড়া এগুলা জিনছে জিনছে মিলে। তিন নম্বর কদরে কদরে মিলতে হবে, না হয় একটা বাহনে। কদর মানে পরিমাণ, পরিমাণে পরিমাণে মিলে রাখবে। নবী সাল্লাল্লাহু জুমার নামাজ পড়েছেন দুই রাকাত, আমি যদি বলি শোনেন আমরা পড়ি চার রাকাত, শুক্রবার কাজ করবো না, সবাই বসে গেছেন ছুটির দিন, দুই রাকাত পড়লে নবী সাল্লাল্লাহু দুই রাকাত পড়তে অসুবিধা কি? আমরা চার রাকাত পড়ি, নবী সাল্লাল্লাহু মানা করছে চার রাকাত পড়া যাবে না, কি বলেন? তাহলে পড়া যাবে না কেন? নবী সাল্লাল্লাহু এর পরিমাণের সাথে পরিমাণ মিলতে হবে, পরিমাণের কম বেশি করা যাবে না, করলে আর এত্তে বা থাকবেন, এত্তে বা ফরজ ফরজে আইন। চার নম্বর কাইফিয়াতে, কাইফিয়াতে মিলতে হবে, কাইফিয়াত মানে ধরন, ধরনে ধরনে পদ্ধতি পদ্ধতি মিলতে হবে। যেমন ওজুর মধ্যে যে কাজগুলো করতে হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখান থেকে শুরু করেছেন আমি সেখান থেকে শুরু করলাম না, আমি বললাম যে ভাই শোনেন শীতের দিন এত কষ্ট করে মোজা খুলছি, আগে নিচের থেকে শুরু করি, আগে পা ধুয়ে ফেলছি, পা ধুয়ে এবার হাত ধুয়ে ফেলছি, হাত ধুয়ে মুখ ধুছি, তারপরে মাথা কাছে করছি, তারপরে কুলি করলাম, তারপরে নাকে মারে দিলাম, কাজ সবগুলি করছি, কিন্তু আগেরটা পরে পরেরটা আগে, আমার উজু হবে কেন? হবে না, কারণ এই কাজ তো আমি কোনোটা বাদ দিই নাই, সবে করছি, হবে না কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ধরনের সাথে পদ্ধতির সাথে আমার পদ্ধতিটা মিলে নাই, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয় নাই, আমার এবাদতটা বাতিল, এটা এবাদতে পাই না, পুরা ক্যান্সার, জিরো পাইছে। তারপরে পাঁচ নম্বর হইল মাকামে মাকামে মিলতে হবে, স্থানে স্থানে মিলা লাগে, জায়গায় জায়গায় মিলা লাগে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করার জন্য দেখাই দিয়েছেন আরাফার ময়দান, একটা জায়গা দেখা দিয়েছে, দিয়ে বলছেন আল হাজ্জু আরাফা, এই জায়গায় আসলে হজ হয়। এখন আমরা বললাম যে ওই জায়গাটাতে অনেক টাকা লাগে, সবার কাছে আমাদের এত টাকা নাই, বাকি লোকেরা আমরা বসে থাকবো কেন? বাংলাদেশে একটা জায়গা বানাই ফেলে এরকম আরাফার ময়দানের মতো বানায়, সবাই সেখানে যায় তিন দিন চার দিন পাঁচ দিন বসে থাকে, তাহলে হজ হয় না, হবে কেন? হবে না। ওই জায়গা যেই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাই দিচ্ছেন, ওই জায়গার বাহিরে গেলে আর কাজ হবে, জায়গা জায়গা মিলতে হবে। আরেকটা হয়তো ছয় নম্বর হয়তো সময়ে সময়ে মিলতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সময় দেখাই দিচ্ছেন জিলহজ মাসের নয় তারিখে সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত, ওই সময় লক্ষ লক্ষ মানুষ আরাফার ময়দানে, টয়লেটে যাওয়া যায় না, দশ বারো জন পনেরো জন সিরিয়াল দেখতে হয়। এখন আমরা সবাই বুদ্ধি করি, বাঙালি তো খুব বুদ্ধিমান, আমরা সবাই বসে দিলাম, আরে নিয়ে এত কষ্টের মধ্যে যাওয়ার দরকার কি, কয়দিন পরে তো এমনি খালি পড়ে থাকে, এখন আরাফাতের ময়দান খালি। এখন আমরা বুদ্ধিমানেরা সবাই মিলে যদি যাই আরাফার ময়দানে এক মাসও বসে থাকি, হজ হবে কেন? হবে না, সময়ে সময়ে মিলে নাই। এই ছয়টা জিনিস হুবহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদার সাথে আমাদের সাথে আখলাকের সাথে না মিললে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত্তেবা করা হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ এত্তেবা করতে হবে। চার নম্বর হক ইজতানাবু মা নাহা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি যা কিছু থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন, আমি যদি না শুনি তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক আদায় হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইজা দাখালা আহাদুকুমুল মাসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লিয়া রাকাতাইন, যখন তোমাদের কেউ মসজিদে ঢুকবে খবরদার ফালা ইয়াজলিস বসতে পারবে না। নবী সাল্লাল্লাহু পড়া নিষেধ, ফালা ইয়াজলিস বসা যাবে না, কতক্ষণ? হাত্তা ইউসাল্লিয়া রাকাতাইন, যতক্ষণ পর্যন্ত না দুই রাকাত সালাত আদায় করবা, নবী সাল্লাল্লাহু নিষেধ করছেন। এখন আমি যাই বসে গেলাম, বসে কই আপনার কি হয়েছে? আমি বসে গেলি, আল্লাহ রাসূল বলতেছে এই বসতে পারবে না, আমি তো আমি বসলে আপনার ক্ষতি কি? আমাদের দেশের মুসলমানদের অবস্থা কিন্তু এরকম, মসজিদে যায় সুন্দর মতো বসে গেছে, আল্লাহ রাসূল কই বসা যাবে না, এই তো আমি বসবো আপনার অসুবিধা কি? এই কথা বললে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক আদায় হয় নাই, ইমান পরিপূর্ণ আসে নাই, আল্লাহ রাসূলের সকল নিষেধাজ্ঞা পরিপূর্ণ মেনে নিতে হবে। রাসূল নিষেধ করছেন বাস এখানে বসা যাবে না, এখানে করা যাবে না, এখানে বলা যাবে না, এটা বিশ্বাস করা যাবে না, এটা না হলে হকাতে হবে। পাঁচ নম্বর, আল্লাহ ইয়াবুদাল্লাহ ইল্লা বিমা শারা, নবী সাল্লামের সিগনেচার ছাড়া কোন ইবাদত করা যাবে না। এটা হলো পাঁচ নম্বর হক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়ত হিসাবে নির্ধারণ করেন নাই এইরকম কোন ইবাদত কে আমার পর্যন্ত করা যাবে না, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপরিহার্য ফরজিয়ত হক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমোদন ছাড়া এ কথা বলি নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না করলে সেটা করা যাবে না। অনেকে বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আজানও দেন নাই, তাই বলে কি আজান করা যাবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মুয়াজ্জিন ছিলেন? ইমাম ছিলেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আজান দেন নাই, তাই বলে কি আজান দেওয়া বেদাত? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মুসল্লি হন নাই, সবসময় ইমাম ছিলেন, তাই বলে কি মুসল্লি হওয়া যাবে না? এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি অনেক কিছু করেন নাই, এই জন্য কি সেগুলো করা যাবে না? এই ক্ষেত্রে মনে রাখতে হবে ইল্লা বিমা শারা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে শরীয়ত হিসাবে অনুমোদন দিয়েছেন, হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেছেন অথবা করতে বলেছেন অথবা করার অনুমোদন দিয়েছেন অথবা এটাকে শরীয়ত হিসাবে নির্ধারণ করে দিয়েছেন। এই শরীয়ত হিসাবে নির্ধারণ ছাড়া অর্থাৎ নবী সাল্লামের পারমিশন ছাড়া সিগনেচার ছাড়া কোন ইবাদত কোন আমল কিয়ামত পর্যন্ত করা যাবে না, নবী সাল্লামের হক আদায় হবে না। নবী সাল্লামের হক উন্মতের উপরে এটা বাধ্যতামূলক যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ইবাদত নির্ধারণ করেছেন যেভাবে নির্ধারণ করেছেন কিয়ামত পর্যন্ত ওই ইবাদতটা ওইভাবে করতে হবে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই ওযু ছিল ওই ওযুর ভিতরে ওযুর নিয়ত ছিল না, আমরা যে পদ্ধতির নিয়ত এই পদ্ধতির নিয়ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওযুর মধ্যে ছিল, ওযুর নিয়তটা পারে না তারা পারেন আমাদের নামাজের মধ্যে নিয়ত আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজে ছিল কিনা? ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের মধ্যে এটা ছিল না, তাহলে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিগনেচারের বাহিরে অন্য পথে কালো বাজারের মাধ্যমে চলে আসে, এটা বৈধ পথে আসে নাই, এটা অনুমোদিত হয়ে লিগাল ওয়েতে স্বাভাবিক ওয়েতে এটা আসে নাই, এটা চোরাই পথে কালো বাজারের পথে আসি ঢুকে গেছে। এরকম একটা দুটা না কয়েক শত আছে আমাদের বাংলাদেশে, আছে না? এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হক হইল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমোদন ছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্ধারণ ছাড়া কোন ইবাদত করা যাবে না। এজন্য যেগুলো চোরাই পথে আসছে কালো বাজারে পথে আসছে সেগুলা চিহ্নিত করে সেগুলা থেকে মুক্ত হইতে হবে, এজন্য নিয়ত করতে হবে, নিয়ত করা লাগবে। আপনারা আজকে মাহফিলে আসছেন নিয়ত করে আসছেন না পড়ে আসছেন? কিভাবে করছেন? অন্তরে অন্তরে করে আসছেন কিন্তু মৌখিক ভাবে পড়ে আসেন নাই। ইন্নামাল আমালু বিন্নিয়াত, ওই শোনো বাংলাদেশে আলে আদিব বাইর দিছে, লামাজাবি বাইর দিছে, এরা কোন নিয়তে লাগবে না, নিয়ত লাগবে না এটা কেউ বলে নাই, নিয়ত লাগবে। দেখো এত গুরুত্বপূর্ণ একটা হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটাও এরা মানে না, এরা বলে আহলে হাদিস। দেখেন আহলে হাদিস কয়টা হাদিস মানে না, হাদিস মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, আর এরা কোন নিয়তে লাগবে না। আমাদের বুজুর্গরা আমাদের আলেমুল্লাহ তারা আমাদের পিসাহেবরা এত সুন্দর করে করে নিয়ত শিখেছে আর এরা বলে নিয়ত লাগবে না। নিয়ত লাগবে তবে নিয়ত করতে হবে, নিয়ত করা লাগবে না। আমরা বলি যে নিয়ত করতে হবে, নিয়ত করা দরকার, নিয়ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, কিন্তু এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম করেছেন পড়েন নাই, এই জন্য এটা করা লাগে। এই জন্য আমরা ওয়াজ মাহফিলে আসতে নিয়ত পরে আসতে, কিন্তু পরে পরে আসে নি। আচ্ছা, এরপরে ওজুর নিয়ত আছে আমাদের পাশে, ওজুর দোয়া আছে, দোয়া দোয়া পড়েন। بسم الله العلي العظيم والحمد لله على دين الاسلام الاسلام حق والكفر باطل الاسلام نور والكفر ظلمات এটা হলো ওযুর দোয়া। এই দোয়াটা নবী সাল্লাল্লাহু আলাইহি এর ওযুর ভিতরে ছিল না। বাংলাদেশে যায় নামাজ পাঠ করা লাগে, যায় নামাজ পাঠ করার দোয়া আছে, আছে না? কোনটা? তাহলে এইরকম যতগুলো কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ইবাদত হিসাবে স্বীকৃতি দেন নাই সেগুলো করা নবী সাল্লাল্লাহু জীবনে জিকির করেছেন কি করেন নাই? নবী সাল্লাল্লাহু জিকিরটা করে নাই নাকি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আল্লাহ পাক বলছেন ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাওয়াক্কাল ইলাইহি তাবতিলা। আপনি আপনার রবের নামের জিকির করেন, জিকির করতে করতে আপনার রবের জিকিরের মধ্যে নিমগ্ন হয়ে যান। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূলের চেয়ে বেশি জিকির জমিনে কেউ করে নাই, করতেও পারবে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে জিকির করেছেন, জিকিরের যেই পদ্ধতি দেখিয়ে দিচ্ছেন, বর্ণনা করেছেন, সেই পদ্ধতির বাইরে জিকির করা হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিকির করতেন, সেই জিকিরের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহকে ভেঙ্গে টুকরা টুকরা করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির ছিল পরিপূর্ণ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ। এটারে ভেঙ্গে ভেঙ্গে সাত টুকরা পাঁচ টুকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনেও, এখন কেউ যদি জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জিকির হবে না। কেউ যদি জিকির করে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির হবে না। কেউ যদি জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহ জিকির হবে না। কেউ যদি জিকির করে হু হু হু হা হা জিকির হবে না। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহকে ভেঙ্গে টুকরো টুকরো করার জিকির করার কারো অধিকার নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছেন আফদালুজ জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে ভেঙ্গে টুকরো টুকরো করলে ওইটা আর জিকির থাকে না, ওই জিকির করা যাবে না। জিকির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা কি করেছেন? লেসানি জিকির একা একা করেছেন। ওয়াজাকারাল্লাহা কালিয়ান ফাফাদাত আইনাহু, জিকির করবে একা একা গভীর নির্জনে গভীর রাত্রিতে, চোখের পানি ঝরবে, জিকির সবাইকে নিয়ে জামাতবদ্ধ পাবে না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে এরকম জামাতবদ্ধ এক ইমামতিতে জিকিরের জামাত কায়েম করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করতে করতে মুখ নড়াচড়া করেছেন, মাথা নড়াচড়া করেন নাই, বড়ি নড়াচড়া করেন নাই, বিভিন্ন রকমের ব্যায়াম করেন নাই, করছেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির করতে করতে সাহাবায়ে কেরাম দৌড় দিয়ে স্টেজে উঠে গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলা ধরে ফেলছেন, লাফ মেরে খেজুর গাছে উঠে গেছেন, এরকম কখনো ঘটছে? তাহলে এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের ভিতরে এই জাতীয় এই পদ্ধতির জিকির নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়াইছেন, শিখাইছেন, নির্ধারণ করে দিয়েছেন। সুতরাং কোন কবিতা বানায় বানায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ বানানো, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নির্ধারিত নাই। বিভিন্ন রকমের খতম, বড় খতম, ছোট খতম, মাঝারি খতম, সবিরা খতম, তারপরে আপনার খতমে খাজগান, খতমে নারিয়া, খতমে সবিরা, অসংখ্য রকমের খতম, এই সকল খতম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো দেখান নাই, কখনো করেন নাই, কখনো করার নির্দেশনা দেন নাই। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো করেন নাই ইবাদত, সেগুলো করা যাবে না, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক। যদি করে তাহলে বুঝতে হবে দুইটার যে কোনো একটা, হয় আমরা যেটা ভালো বুঝছি নবী সাল্লাল্লাহু আলাইহি সেটা ভালো হবে এটা বুঝতে পারেন নাউজুবিল্লাহ, তাহলে তার ইমান নাই। অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি বুঝছেন কিন্তু তিনি করেন নাই, বা আমাদেরকে করার জন্য তিনি বলেন নাই, বুঝিও বলেন নাই, নাউজুবিল্লাহ, তাহলে তিনি তার নবুয়তের দায়িত্ব পালনের খেয়ানত করছেন, নাউজুবিল্লাহ। এজন্য পাঁচ নম্বর হক হলো আল্লাহ ইয়াবুদাল্লাহ ইল্লা বিমা শারা। ছয় নম্বর হক মহব্বতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহুকে মহব্বত করতে হবে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চাইতে, মা বাবার চাইতে, সন্তান সন্ততির চাইতে, দুনিয়ার সব কিছুর চাইতে বেশি মহব্বত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন যে কিয়ামত কবে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি কি প্রস্তুতি নিছো? লোকটা বললেন লা শাইয়া ইল্লা আন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তেমন কিছু প্রস্তুতি নিই নাই, একটা প্রস্তুতি নিয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনতা মা আমানা হাবাবতা, তুমি যাকে মহব্বত করো তুমি তার সাথেই থাকবা। সুবহানাল্লাহ, আনাস মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটা বাক্য, এই হাদিসটা শুনে আমরা এত বেশি আনন্দিত হয়েছি, জীবনে আর কোন হাদিস শুনে এত বেশি খুশি আমরা হই নাই, কারণ আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি, আবু বকরকে মহব্বত করি, ওমরকে মহব্বত করি, আমরা তাদের সাথে থাকবো, অথচ আমাদের আমল তাদের আমলের ধারে কাছেও নাই। আল্লাহ, তাদের আমলের ধারে কাছে আমাদের আমল না, কিন্তু মহব্বতের কারণে আমরা তাদের সাথে থাকবো। সুবহানাল্লাহ, ওমর ইবনে খাত্তাব বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি সবকিছু চাইতে ভালোবাসি কিন্তু আমার নিজের নফসের চাইতে বেশি না। আল্লাহ রাসূল বললেন ওমর এখনো তুমি ইমানদার হতে পারো না। এরপর বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন আমি আমার নিজের নফসের চাইতেও আপনাকে বেশি মহব্বত করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল আন ইয়া ওমর, এতক্ষণে তুমি ইমানদার। সুবহানাল্লাহ, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা মহব্বত করা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক। ছয় নম্বর কেন, সাত নম্বর তাজিম ও সুন্নতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে তাজিম করতে হবে জীবনের সর্বক্ষেত্রে, সব জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করতে হবে। সুন্নত থাকতে জায়েজ খোদা এটা আরেক পত্রতার লক্ষণ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্না আছে, সুন্নত আমার সামনে বিদ্যমান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস আমার সামনে বিদ্যমান, তারপরে আমি অন্য ইমামের কথা, মুস্তাহিদের কথা, ফকির কথা খোঁজা, এটাও অন্তরে বক্রতার লক্ষণ। এই জন্য আমাদেরকে সুন্নতকে তাজিম করতে হবে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে তাওফীর করতে হবে, সম্মান করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা আমাদের কি হয়, আমাদের মা। আল্লাহ পাক বলেছেন ওয়া আযওয়াজুহু উম্মাহাতুকুম, নবীর স্ত্রীরা তোমাদের মা, তারা সকলে আমাদের আম্মা জান, তাদেরকে তাজিম করা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা সবাই আহলে বাইত, আহলে বাইতের অন্তর্ভুক্ত। তারপরে আট নম্বর হইল তাওতীরু আহলে বাইতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতদেরকে সম্মান করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত বলতে শুধুমাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাতজনকে শুধু আহলে বাইতের অন্তর্ভুক্ত করেছে। কিন্তু আহলে বাইত বলতে বনু হাশেম, বনু মুত্তালিব, এরা সবাই আহলে বাইত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব স্ত্রীরা আহলে বাইত, এদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একত্রিত করে বলে দিয়েছেন যে এরাই আমার আহাল, এরাই আমার আহলে বায়ে। একটা হাদিসকে অনেকে দলিল হিসাবে পেশ করে, আমাদের দেশে বর্তমানে পাক পাঞ্জাতনের ব্যবসা, পাক পাঞ্জাতন, পাক পাঞ্জাতন ছিলেন, এরকম হাত একটা থাকে, হাতের মধ্যে আঙ্গুল পাঁচটা থাকে, এই এইটা কোন পাক পাঞ্জাতন, একটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা আলী, একটা ফাতেমা, একটা হাসান, একটা হুসাইন, এই পাঁচজনকে দিয়ে পাক পাঞ্জাতন বানানো হয়েছে। এই পাক পাঞ্জাতনের জিকির করা হয়, আমাদের দেশে পাক পাঞ্জাতনের জিকির আছে, পাক পাঞ্জাতনের অনেক ইবাদত আছে, এগুলো শিয়াদের থেকে আসছে, এগুলোর মধ্য থেকে এই বিভ্রান্ত আকীদা কোন মুসলিম পোষণ করতে পারে না। আহলে বাইত যারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত যারা, এই আহলে বাইতদেরকে সম্মান করা এটা ইমানের অপরিহার্য দাবি, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদীরে খুম এলাকায় একটা বক্তৃতা দিয়েছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ থেকে ফিরে আসার সময় গাজীর কোম এলাকায় একটা বক্তৃতা দিয়েছেন। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নামা আনা বাশারুন, আমি একজন মানুষ তোমাদের মতো, আমার আশঙ্কা হচ্ছে আইয়াতিয়া রাসূল রাব্বি, যে কোনো সময় আমার কাছে মালাকুল মউত চলে আসতে পারে। আমি তোমাদের কাছে দুইটা ভারী ভারী জিনিস রেখে যাচ্ছি, আউয়াল হুদা কিতাব আল্লাহ, এক নম্বরটা হলো আল্লাহর কিতাব, ফিহিল হুদা ওয়ান নূর, এটার ভিতরে হেদায়েত আছে, নূর আছে, ফাখুযু বিহি ওয়া তামাসসাকু বিহি, তোমরা আল্লাহর কিতাবটাকে শক্ত করে ধরে রাখবা। আর দ্বিতীয় যে ভারী জিনিসটা, মূল্যবান জিনিসটা রেখে যাচ্ছে, ওয়া আহলু বাইতি, আমার আহলে বাইত রেখে যাচ্ছে, আলা উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি, আলা উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি, আলা উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি, আমি তোমাদেরকে আমার আহলে বাইতের ব্যাপারে স্মরণ করাই দিচ্ছি, আমার আহলে বাইতের ব্যাপারে স্মরণ করাই দিচ্ছি তিনবার বলে। আরো অনেকগুলো হাদিস আছে, আল্লাহ কোরআন এখানে আয়াত নাযিল করেছেন আহলে বাইতের ব্যাপারে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, এজন্য আহলে বাইতকে সম্মান করতে হবে। সর্বশেষ যেটা তাওকীরু আসহাবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে তাওকীর করতে হবে এবং সাহাবীদের ইত্তেবা করা লাগবে, কারণ সাহাবাই কেরাম হলো জান্নাতের সনদপ্রাপ্ত সার্টিফিকেট প্রাপ্ত আল্লাহর ওলি, সকল সাহাবাই কেরামকে আল্লাহ পাক জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়াইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, জাহান্নামে যাবার কারণ হলো সাহাবাই কেরামের তরিকা বাদ দিয়ে অন্য তরিকার অনুসরণ করা। তাহলে অনুসরণ করতে হবে সাহাবাই কেরামদের, ইমানটাকে মিলাইতে হবে সাহাবাই কেরামের ইমানের সাথে, ফাইনা আমানু বিমিসলিমা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, আল্লাহ পাক বলে দিয়েছেন তোমাদের ইমানটা যদি সাহাবাই কেরামের ইমানের সাথে মিলে তাহলে তোমরা হেদায়েত পাবা, সুবহানাল্লাহ। এই জন্য সাহাবাই কেরামকে সম্মান করা এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক। সম্মানিত ভাই ও বোনেরা, আলোচনা আর আমরা বেশি দীর্ঘায়িত করবো না, তো মূল কথা যেটা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সবাই ইমানদার, আমরা সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেসালতের উপরে আমরা ইমান এনেছি, এই ইমান আনার সাথে সাথে যে হকগুলো আমরা সংক্ষিপ্ত ভাবে বললাম, এই হকগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক, আমাদের উপরে এগুলো ফরজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হকগুলো যদি যথাযথ আদায় না করি তাহলে আমাদের ইমান পরিপূর্ণ হবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইমান আমাদের অসম্পূর্ণ থেকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হকগুলো যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার তৌফিক দান করুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ইত্তেবা করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।